ইসলামের মধ্যে রোজা আছে তাই আপনি রোজা রাখছেন, আপনার রোজার মধ্যে ইসলাম আছে তো? ইসলামের মধ্যে হজ আছে তাই তো আপনি পয়সা খরচ করে হজ করছেন, আপনার আমার হজের মধ্যে ইসলাম আছে তো? ইসলামের মধ্যে যাকাত আছে, আমার আপনার যাকাত দেওয়ার মধ্যে ইসলাম আছে তো? কথা বুঝতে পারছেন না? আগে নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে আপনি মানুষটা কেমন? আপনার হাত ভারী মানুষ নয় তো? আপনি টাকা ধার করেছেন, দেওয়ার নামে খোঁজ নেই, ছোট করে ঘুরে বেড়াচ্ছেন, আজকাল পরশু করতে করতে করতে করতে চার মাস পার হয়ে গেছে, আপনি আল্লাহ আকবার বলে নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, আপনি এই খসরতের মানুষ নয় তো? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না ওটা নির্ভর করছে আপনার বাড়ির ছাঁচের উপরে। দেওয়াল তো আপনার জায়গায়, ছাঁচ কার জায়গায় আছে? ড্রেন পাইপের পানিটা বৃষ্টি হলে কার জায়গায় পড়ছে? আপনার জায়গা তো ওটা। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ওটা কবুল হবে কি হবে না ওটা নির্ভর করছে মুদিখানার দোকানদারের উপরে। 930 টাকা বাকি, আজ এই রাস্তা দিয়ে না যেয়ে ঘুরে ঘুরে আপনি যাচ্ছেন, গেলেই ধরবে। আপনার নামাজ তো মুদিখানা দোকানে আটকে রয়ে গেছে। কথা আপনাদের খারাপ লাগছে নাকি ভাই? রাগ করবেন না, বলুন তো। আমাদের চোখ কটা বাহ্যিক দৃষ্টিতে, আমাদের একটা বাতেনি চোখও আছে, ঠিক আছে, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা আমাদের চোখ কটা দেখতে পাচ্ছি? দুটো। আমার চোখও দুটো, আপনার চোখও দুটো, আপনারও দুটো, চাচাজিরও দুটো, ভাইয়েরও দুটো, সবাইয়েরও দুটো, তাই তো? তাহলে আমাদের চোখ কটা হলো দুটো, যেটা আমরা দেখতে পাচ্ছি এই চোখ আমাদের দুটো, কিন্তু আমাদের নজর কটা? নজর কি দুটো? চোখ দুটো, নজর দুটো হচ্ছে না। নজর কত রকম আছে, বদ নজর, কুনজর, সুনজর, ভালো নজর, ভালোবাসার নজর, শ্রদ্ধার নজর, হিংসার নজর, বিদ্বেষের নজর, অহংকারের নজর, তাকাব্বুরির নজর, ভালোবাসার নজর, প্রেমের নজর, বদমাইশি নজর, খারাপ নজর, তারপরে আরো কত কি নজর ইত্যাদি নজর বলে দিই এক কথায়। আমাদের চোখ দুটো নজর এতগুলো কেন? পাশাপাশি বসে দোকানদারি, একই স্টলে দুজনের মাল যাচ্ছে, এর স্টল এখানে, এর স্টল এখানে, সারাদিন বসে আছে, সালাম দেওয়ার টাইম নেই, সন্ধ্যার পরে সালাম আলাইকুম সালাম দিয়ে দিল, যাকে দিল সেই বুঝতে পারলো কেন দিয়েছে সালামটা। কথা বুঝতে পারছেন? এর সব মাল বিক্রি হয়ে গেছে আর ওর মাল বেঁচে গেছে, সালাম আলাইকুম জোর করে দিল যে বেটা আজ তুই কায়দা। কথা বুঝতে পারছেন? তাহলে সালাম তো ভালোর জন্য দিয়েছি, ওকে দেখে দু চোখে দু নজরে দেখে সালাম দিয়েছি, কিন্তু সালাম দেওয়ার দৃষ্টিভঙ্গিটা আলাদা ছিল। ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আল্লাহ খুব ভালো রেখেছে, খুব শান্তিতে আছি। মনে মনে ভাবছি কি করে ভালো থাকিস রে, মুখে বলছে ভালো আছে আর অন্তরে কি করে ভালো থাকিস রে। একই চোখের মধ্যে কত রকম দেখা হচ্ছে দেখুন, একটু কেতাবি সাইডে চলে যাই, গুরুত্ব এসে যাবে কথাটার মধ্যে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা কায় নামদার মদিনী তাজদার গরীবের গামখার মদিনার ঝুমার কুল নবী দস্তরদার শাইন সাইদ ওয়ালম নূরে মুজাসসাম সাহেবুল জুদ ওয়াল করম হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমার রাসূল এক জায়গায় বসে আছেন, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের সঙ্গে ওই স্থানে বসে আছেন, দিন দুনিয়ার বাদশার সাথে আবু বকরের যখন কথোপকথন চলছে হঠাৎ করে কম্পনটা বুঝেন, কোথা থেকে এসে আল্লাহর রাসূলকে বলছে ছি ছি ছি ছি ছি, কুরাইশ বংশের মধ্যে এত কুচ্ছিত বেকার দেখতে, খারাপ দেখতে, এত কালো নোংরা দেখতে কোন সন্তানের ইতিপূর্বে জন্ম হয় নাই, মুহাম্মদ তুমি একটা বিচ্ছিরি কুচ্ছিত দেখতে কোরাইশের বাড়ি জন্মেছো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি বলল যে মুহাম্মদ তুমি একটা বেকার দেখতে, নাউজুবিল্লাহ, তুমি কুচ্ছিত, তুমি খারাপ দেখতে। সত্যি করে বলুন তো আমার রাসূল খারাপ দেখতে? আমার নবীজির মনটা খারাপ হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ধরে বলছে হুজুর ওর কথায় কান দেবেন না তো, বেহুদা লোক, কম্বক, ওর মুখের ভাষা ঠিক নেই হুজুর, আপনাকে হার্ট করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, একদম ওর কথায় আপনি কান দেবেন না। ও যা বলছে বলুক। ও বারবার আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে হেরেছে, হেরে হেরে আজকে আপনাকে দেখলে ওর গা জ্বলে যায়। আমার রাসূল বলছে আবু বকর জি হুজুর আমি কি সত্যি খারাপ দেখতে? আহা, কথাটার মধ্যে দিয়ে যেন গোলাপ ঝরে পড়লো, বলুন না সুবহানাল্লাহ। আমি কি সত্যি খারাপ দেখতে? না আমার জান, আপনি খুব সুন্দর দেখতে,